আজি কাই সব ঋত ফগুণ ফগুণ আজি কাই সব খুশি ছগুণ ছগুণ আজি কাই সব ঋত ফগুণ ফগুণ আজি কাই সব খুশি ছগুণ ছগুণ সব ঋত ফগুণ ফগুণ আজি কাই সব খুশি ছগুণ ছগুণ সপন আউ জাগা ধরু নাহি তোতে পাই আউ কিছি পাই পার নাহি খুশি রে মো পাদ আউ মাটি ছু নাহি তাতে দেখি আউ কিছি দেখি বার নাহি খিলি একা একা হেলা তোর দেখা বোধে গলা মন কিনা দিকা হাত ধরিবাকু বাট চালিবাকু প্রেম মতে পকেই চিরাণ আজ কাই সব ঋত ফগুণ ফগুণ আজ কাই সব খুশি ছগুণ ছগুণ তাতে যাইছি মু বুঝি তাতে সাইত্রী বা পাই এ হৃদয় রাজি তাতে রঙ আজি মতে কলাতা লাগে তো বিনা সব অধা অধা তাতে পাই বাকু পাখি রহি বাকু প্রেম মতে পকে ছিলা আজি কাই সব ঋত ফগুণ ফগুণ আজি কাই সব খুশি ছগুণ ছগুণ আজি কাই সব ঋত ফগুণ ফগুণ আজি কাই সব খুশি ছগুণ ছগুণ